জীবন নামের সাম্পান তরি সঠিক পথে না চালালে তবে যে কোনো ঝড়ে ডুবে যেতে পারে। সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সত্য পথের আলো একটু, সত্য পথের আলো একটু এবার লয়া যাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সত্য পথের আলো একটু, সত্য পথের আলো একটু এবার লয়া যাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সারা জীবন উল্টা পথে চালাইলা সাম্পান রে মাঝি, চালাইলা সাম্পান সমাজতন্ত্রের খবর লইলা, শিখলা না ইসলাম রে মাঝি, শিখলা না ইসলাম। সারা জীবন উল্টা পথে চালাইলা সাম্পান রে মাঝি, চালাইলা সাম্পান গণতন্ত্রের খবর লইলা, শিখলা না ইসলাম রে মাঝি, শিখলা না ইসলাম। শ্রেষ্ঠ নেতা মহানবী, শ্রেষ্ঠ নেতা মহানবী খবর যে রাখো নিতাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সত্য পথের আলো একটু, সত্য পথের আলো একটু এবার লয়া যাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। ভোগবিলাসের পথে তুমি চালাইলা সাম্পান, দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গান। ভোগবিলাসের পথে তুমি চালাইলা সাম্পান, দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গান। ভোগবিলাসের পথে তুমি চালাইলা সাম্পান, দিবানিশি গাইলা তুমি অসুন্দরের গান। খোঁজ লইলা না কোরআন মানিক তোমার ঘরের মাঝে, মাঝি তোমার ঘরের মাঝে সাম্য ন্যায়ের বিধানে টা লাগাইলা না কাজে, মাঝি লাগাইলা না কাজে। খোঁজ লইলা না হাদিস মানিক তোমার ঘরের মাঝে, মাঝি তোমার ঘরের মাঝে সাম্য ন্যায়ের বিধানে টা লাগাইলা না কাজে, মাঝি লাগাইলা না কাজে। দম ফুরাই আমার বারাগে, দম ফুরাই আমার বারাগে সৎপথে সাম্পান ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সত্য পথের আলো একটু, সত্য পথের আলো একটু এবার লয়া যাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও। সত্য পথের আলো একটু, সত্য পথের আলো একটু এবার লয়া যাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও, সাম্পানের মাঝি তোমার সাম্পানটা ঘুরাও।